السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সাল্লাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরা রুমের আয়াত নম্বর 38 থেকে আমরা শুরু করব। আল্লাহ পাক এখানে আত্মীয় স্বজনদের, দরিদ্র মিসকিন, যারা পথিক মুসাফির, তাদের হক রয়েছে, প্রাপ্য রয়েছে আমাদের উপর, এই বিষয়টি সম্পর্কে তাগিদ করছেন। ফাআতিজাল কুরবা হাক্কাহ, হে নবী তুমি দান করো আত্মীয়দেরকে। আপনার আত্মীয় হচ্ছে আপনার আব্বার বংশ, আপনার মায়ের বংশ, এরা হচ্ছে আত্মীয়। তারপরে আর একটি আত্মীয়তা হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে আত্মীয়তা, তবে রক্তের সম্পর্ক একজন মানুষের বাবার বংশের সাথে আর মায়ের বংশের সাথে, তাদের বিশেষ হক রয়েছে। অল মিসকিন, এবং দরিদ্রদেরকে তাদের প্রাপ্য দাও। ওয়াবনাস সাবিল, এবং পথিক, যার রাস্তার সন্তান মানে পথিক, যারা মুসাফির, সফরে এসছে বাইরে, দেশের বাইরে, এলাকা থেকে দূরে গেছে, কিন্তু সেখানে গিয়ে খরচ খরচা নেই, বাড়ি ফেরার ব্যবস্থা নেই, তাদের সাহায্য আল্লাহ পাক করতে বলেছেন। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুন ওয়াজহাল্লাহ, এটা কল্যাণকর ওইসব লোকদের জন্য যারা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে। এখন আল্লাহ পাকের ওয়াজহ, চেহারার কথা উল্লেখ করেছেন। আল্লাহর চেহারা বলে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু আল্লাহর চেহারা আছে বলেই আল্লাহর চেহারার কথা বলা হয়েছে। যদি আল্লাহর চেহারা না থাকতো আল্লাহ নিরাকার হইতেন। যেমন এক শ্রেণী বিদাতপন্থীদের লক্ষণ হচ্ছে, ভ্রান্ত বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আছে, আল্লাহ সাকার, আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহর আকার আমাদের জানা নেই। আল্লাহর আকার কার মতো? আল্লাহর মতো। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার আকার কার মতো, বলবেন আমার আকার অমুকের মতো, বানরের মতো বলবেন। আপনার আকার, আপনি মানুষ, মানুষের মতো। রব্বুল আলমিনের আকার রব্বুল আলমিনের মতো, আল্লাহর মতো। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। ওয়া মা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, সুদগরদেরকে, যারা সুদ নেই দেয় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, তোমরা যে সুদ দিয়ে থাকো, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যাতে করে সুদখোরদের টাকা বৃদ্ধি পায়, এই জন্য তো সুদ খেয়ে থাকে যে টাকা বাড়বে। আর তোমরাও নিয়ে থাকো ঋণ, যে বেশি দেব, তাদের টাকা বাড়লো, আমাদের টাকা থেকে লাভ হইল। আল্লাহ পাক বলছেন যে ফালাই আরবু ইন্দাল্লাহ, সেটা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না, সুদের টাকা আল্লাহর কাছে বাড়ে না। পক্ষান্তরে ওমা আতাইতুম মিন যাকাতিন, আর যে তোমরা যাকাত প্রদান করে থাকো, টাকা আর শতকরা, আর এই টাকা ফসলের যাকাত, ওসর তোমরা যে দিয়ে থাকো, তুরিদুন ওয়াজহাল্লাহ, যার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি তোমরা কামনা করো, ফাউলাইকা হুমুল মুযফুন, এদেরই আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ বৃদ্ধি করবেন, এরাই বেশি পাবে, এদের রুজিতে বরকত রয়েছে। সুদখোরদের রুজিতে বরকত নেই। সুদের ওপর টাকা নিয়ে, লোন নিয়ে আপনি কোনো কাজ করলেন, ব্যবসা করলেন, বাড়ি করলেন, তাতে কোনো বরকত নেই। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে রিজিক দান করেন, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, হাল মিন শুরাকায়িকুম মান ইয়াফালু মিন যালিকুম মিন শাই, তোমাদের কি কোনো এমন শরীক রয়েছে আল্লাহর সাথে যে এই সব কাজের কোনো একটা করে বা করবে, তোমাদের সৃষ্টি করেছে, তোমাদের আবার মারতে পারে, তোমাদেরকে আবার উঠাবে আর হিসাব নেবে, আল্লাহ ছাড়া কেউ আছে? সুবহানাহু, আল্লাহ পাক পাক পবিত্র, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে সব শিরক করে থাকে তা থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, অশান্তি, পৃথিবীতে আল্লাহ পাকের বহু রকমের আজাব শাস্তি নেমে আসছে, আসমানি দুর্যোগ, জমিনি বিপদ, ঝড় তুফান, বান বন্যা, সুনামি স্যান্ডি, বহু রকমের যে আল্লাহ পাকের আজাব, এই রকম মারাত্মক যেগুলি ব্যাধি, যেগুলি আর চিকিৎসা সাধারণত পাওয়া যায় না, আর হলেও কঠিন, বাঁচানো কঠিন, এডসের রোগ, আর এইরকম যতগুলি ফ্লু, নতুন নতুন ফ্লু বের হচ্ছে, এগুলি আল্লাহ পাক রব্বুল বলছেন যে এসব বিপর্যয় তোমাদের পাপের কারণে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ফাসাদ নেমে এসেছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানব জাতির কৃতকর্মের কারণে, মানুষের পাপের কারণে স্থলেও আল্লাহ পাকের আজাব নেমে এসেছে, ঝড় তুফান, আর সমুদ্রে, সাগরে, নদীতে বান, বন্যা, জলোচ্ছ্বাস, এই আজাবগুলি নেমে এসেছে। লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু, মানব জাতি যেসব পাপ করে তার কিছু শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, যাতে কিছু শাস্তি আসাদন করে, এই উদ্দেশ্যে দুনিয়ার শাস্তি দেওয়ার উদ্দেশ্য আল্লাহ পাকের, লাআল্লাহুম ইয়ারজুউন, যাতে করে তারা ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে, আল্লাহ প্রদত্ত বিধান কোরআনে কারীমের দিকে ফিরে আসে। কুল হে নাই বলো, সিরু ফিল আর পৃথিবীতে ভ্রমণ করে দেখো, ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলু, এর পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছিল। কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশ মুশরিক ছিল, শিরক করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আজকাল যে বালা মুসিবত গুলি আসছে, প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দেওয়া হচ্ছে, একজন সংশোধন করতে চায় না, এমনকি মুসলিমরা, এলাকায় বান বন্যা আসলো, বিপদ আপদ আসলো, বাড়িতে বড় রকমের মারাত্মক ব্যাধি দেখা দিল, কারো অনেক টাকা খরচ হয়ে গেল, কোনো সংশোধন না যে কেন এইসব বালা মুসিবত আসছে। সুতরাং আল্লাহর দিনে দিয়ে ফিরে আসছি, বেনামাজি নামাজি হই, বেহায়া বেপর্দা আমরা পর্দা করি, আমরা ইসলাম মেনে চলি, কোনো সংশোধন নাই। فاقم وجهك للدين القيم من قبل ان ياتي يوم لا مرد له من الله। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি তোমার মুখমণ্ডলকে সোজা করো ওই প্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে, মিন কাবলে আইন ইয়াতি ইয়াউম, সেই দিন আসার পূর্বে যেই দিনকে কেউ দূর করতে পারবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিন আসবে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। ইয়াউমা ইযিন ইয়াসাদদাউন, সেই দিন মানুষ বিভক্ত হয়ে যাবে, দুই দলে ভাগ হয়ে যাবে। মান কাফারা ফালাইহি কুফরু, যেই ব্যক্তি কুফরি করে আল্লাহর সামনে হাজির হবে সেই দিনে, তার কুফরির কুপরিণাম তার উপর বর্তাবে। ওমান আমেলা সালেহান, আর যেই ব্যক্তি সৎকর্মশীল হবে, ফালে আনফুসিহিম ইয়ামহাদুন, যারা সৎকর্মশীল হবে তারা নিজেদের জন্যই জান্নাতের রাস্তা সুগম করল, নিজের রাস্তা ভালো করল। লিয়াজিয়াল্লাযিনা আমানু ওয়ামিলুস সালেহাত, যাতে করে সৎকর্মশীলদেরকে আর ইমানদারকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দেন তার অনুগ্রহ থেকে। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক অস্বীকারকারী কাফেরকে পছন্দ করেন না। অমিন আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের এই একটি নিদর্শন হচ্ছে, আই ইউরসিলা রিয়াহা, আল্লাহ পাক বাতাস প্রেরণ করেন, মুবাশশিরাত, সুসংবাদ নিয়ে, তাতে সুসংবাদ মানুষের জন্য থাকে। ওয়ালিউযীকাকুম মির রাহমাতিহি, আর তোমাদেরকে আসাদন করান তার অনুগ্রহ রহমত থেকে, মানে বৃষ্টি বর্ষণ হয়, বাতাস আসে, তারপরে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষিত হয়। ওয়ালি তাজরিয়াল ফুলক বি আমরিহি, আর জলজাহাজগুলি আল্লাহর নির্দেশে ভাসমান চলাফেরা করে, তোমাদেরকে এক দেশ থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছে দেয়। ওয়ালি তাবতাগু মিন ফাযলিহি, যাতে করে তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আজকাল অধিকাংশ ব্যবসা নির্ভর করছে জলপথের উপর। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো। ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা রুসুলান, হে নবী, তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি, ইলা কওমিহিম, নিজ নিজ জাতির উদ্দেশ্যে, ফাজাআহুম বিল বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন প্রমাণ নিয়ে তারা এসেছিল। ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, কিন্তু যারা অপরাধী ছিল তাদের থেকে আমি প্রতিশোধ নিয়েছি, তাদেরকে আমি শাস্তি দিয়েছি। ওয়াকান হাক্কান আলাইনা নাসুল মুমিনিন, আর মুমিনদের, বিশ্বাসীদের সাহায্য করা আমার উপর তাদের ন্যায্য হক, আমি অবশ্যই তাদের সাহায্য করব। সত্যিকার অর্থে মুমিন হয়ে যান, আল্লাহ এই দায়িত্ব নিজেই নিয়েছেন, আল্লাহ দুনিয়াতেও সাহায্য করবেন আর পরকালেও সাহায্য করবেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী ইউরসিলু রিয়াহা ফাতুসিরু সাহাবান, আল্লাহ সেই সত্তা যিনি বাতাস প্রেরণ করেন, আর এই বাতাসে, ফাতুসিরু সাহাবান, মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যায়, চলমান করে। ফায়াবসুতু ফিস সামায়, তারপরে মেঘমালাগুলি আকাশে ছড়িয়ে পড়ে, যেইভাবে আল্লাহ পাক চান, যে এলাকায় চান যে বৃষ্টি দেব সেই এলাকায় আল্লাহ পাকের মেঘমালাকে পৌঁছে দেন। ওয়াজ আলহু কিসাফান, আর সেগুলোকে খণ্ড বিখণ্ড করে দেন, মেঘমালাগুলি তখন খণ্ড বিখণ্ড হয়ে যায়। ফাতার আল ওয়াদকা ইখরুজু মিন খিলালি, অতঃপর দেখতে পাবে তুমি যে এই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। ফায়জা আসাবা বিহি মাইয়া শাও মিন ইবাদিহি, তখন আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান এই বৃষ্টি দান করেন। ইযাহুম ইস্তাবশিরুন, তখন নিরাশ মানুষরা খুশি হয়ে ওঠে, আনন্দিত, চাষিরা আনন্দিত যে এখন চাষাবাদের সময় হয়েছে। ওয়াইন কানু মিন ক্বাবলা ইয়ুনাযযালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন, যদিও তারা এই বৃষ্টি বর্ষণের পূর্বে হতাশ হয়ে পড়েছিল যে এবছর মনে হয় ফসল হবেই না, বৃষ্টি হবেই না। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতের লক্ষণ দেখো, আল্লাহ পাকের রহমতের ফল দেখো, যে আল্লাহ পাক বৃষ্টি দিতেই হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে গোটা মাঠ সবুজ হয়ে গেছে। কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, কিভাবে আল্লাহ পাক জমিন মরে যাওয়ার পরে, অনাবাদ হয়ে যাওয়ার পরে জমিনকে প্রাণদান করছেন। ইন্না যালিকা লামুহিল মাউতা, নিশ্চয় এই আল্লাহই তো মৃতদেরকে পুনরায় জীবিত করবেন। মরে সরে গলে গেছে মাটি থেকে, আল্লাহ পাক ওইভাবে পুনরুত্থান তাদের হবে, পুনর্জীবিত করবেন, যেইভাবে অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ হলে জমিন চাষবাসের যোগ্য হয়ে যায়। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ওয়ালাইন আরসালনা রিহান, ফসল যখন সবুজ হয়ে আছে মাঠে, ওই সময় আমি আল্লাহ যদি এমন কোন অমঙ্গল বাতাস পাঠিয়ে দিই, ফারাহু মুসফাররান, অতপর তারা জমির ফসলকে হলুদ বর্ণ দেখে, আরে জমিতে এখনো ধান পাকেনি, গম পাকেনি, আর লাল হতে লেগেছে, শুকাতে লেগেছে, লাজাল্লু মিন বাদি ইয়াকফুরুন, তখন তার আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়ে পড়ে, নাশুকরি করে, হাই হাই শুরু হয়ে যায় তখন। ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী, তুমি মৃতদেরকে শোনাতে পারবে না। কাফের, অস্বীকারকারী, মুশরিক, বহুত্ববাদী, আর যারা পাপের কামনা বাসনা অন্তর রাখে, রোগ আছে, সংশয় আর কুপ্রবৃত্তির পূজার ব্যাধি আছে যাদের অন্তরে, পাপ চাই শুধু, ভালো চাই না, এরা মৃত, আল্লাহ এদেরকে মৃত বলছেন, মৃতকে শোনাতে পারবে না, যাদের অন্তর শক্ত হয়ে গেছে। ওয়ালা তুসমিউ সুম্মা দোয়া, আর ডাক শোনাতে পারবে না বধিরদেরকে, কানে শোনে না বধির, বহিরা কি করে শোনাবেন। এদা ওয়াল্লাহ মুদবিরিন, যখন তারা ফিরে চলে যায় পেছন দিয়ে, ওমা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, আর অন্ধকে তাদের গুমরাহির পরে রাস্তাও দেখাতে পারবে না, যারা ধর্মান্ধ। বাতিল কে মানে, ভুল কে মেনে চলে, সঠিক আর কোনটা বেঠিক পার্থক্য নির্ণয় করে না, তাদেরকে তুমি গুমরাহি থেকে, ভ্রষ্ট থেকে হেদায়ত দিতে পারবে না। ইনতুসনো ইল্লা মা ইউমিনু বি আয়াতিনা, তুমি তো একমাত্র শোনাতে পারবে ওই সব লোকদেরকে যারা আমার আয়াত সমূহ বিশ্বাস করে। ফাহু মুসলিমুন, সুতরাং তারাই তো মুসলিম, যে আল্লাহ পাকের বিধান বিশ্বাস করে, সুতরাং শেখে। বিশ্বাস যখন আছে শিখতে হবে, আসমানি সিলেবাস, শেখার পরে তার উপর আমল করে, সেদিকে আহ্বান করে, এরাই তো মুসলিম, আর এরাই সফল কাম। এখানে অল্প সময় বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের আয়াত নম্বর 54 তে ইরশাদ করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে, কেমন করে আল্লাহ পাক সৃষ্টি করলেন, কত দুর্বল ছিল এই মানুষ, আর সবল হয়ে যায় তখন অহংকারী হয়ে যায়, পরকাল থেকে গাফিল হয়ে যায়, মানুষের উপর জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, তার বিগত দিনগুলি দেখল না যে কত অসহায় দুর্বল ছিল, বাপ মাকে ভুলে যায়, যে বাপ মা যদি সামান্য অবহেলা করত তাহলে এই শক্তির বয়সে কখনো পৌঁছিতে পারতো না, এ বিদ্যা বুদ্ধি কখনো পেত না, আপনজন বড় ভাইয়েরা মানুষ করেছে, বড় বোনেরা মানুষ করেছে, সব ভুলে গেল, অতীতকে উপেক্ষা করলো। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে বড় দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করে, কত দুর্বল, কোনো অস্তিত্ব ছিল না, ক্ষীণ, তুচ্ছ পানি, বীর্য তুচ্ছ পানি, সুম্মা জাআলা মিন বাদি যাফিন কুওয়া, তুচ্ছ পানি থেকে আল্লাহ পাক ধীরে ধীরে, আল্লাহ এখানে বিস্তারিত উল্লেখ করেননি, যখন শিশু জন্মালো পৃথিবীতে কত দুর্বল, খেতে না দিলে উপায় নেই যে খেতে পায়, মুখে টেনে যে ধরবে তারও কোনো ক্ষমতা নেই। আল্লাহ বলছেন, সুম্মা জাআলা মিন বাদি যাফিন কুওয়া, তারপরে দুর্বলতার পরে আল্লাহ পাক শক্তি দান করলেন, শক্তিশালী হলে বয়স 12, 14, 18, 20, রক্ত এখন গরম, এখন আর বাপ কথা বললে, মা কথা বললে কাত হয়ে চলে যায়, ঘাড়বাঁকা করে, ভালো কথা বললে শোনে না। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যাফাউ ওয়াশাইবা, অতঃপর এই শক্তির বয়সের পরে আল্লাহ পাক দুর্বলতা এবং বার্ধক্য দিয়ে দেন, 40 পরে হাত পায়ের জোড়ে ব্যথা শুরু হয়ে গেছে, একটুতে ক্লান্ত হয়ে যান, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, আবার দুর্বল হতে শুরু হয়েছে, চুল দাড়ি পাকতে শুরু হয়েছে, সাইবা সাদা হতে শুরু হয়েছে। এখলক মায়া শা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন, ওয়াহুল আলিমুল কাদির, তিনি সবকিছু জানেন এবং তিনি সর্বশক্তিমান। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন, যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিন অপরাধীরা শপথ করে করে বলবে, মা লাবেসু গায়রা সাআহ, আমরা এই কবরের জীবনে মাত্র কিছু মুহূর্তের জন্য ছিলাম, সাআহ, আজকাল 60 মিনিট, এক ঘন্টা সাআহ হয়, কিন্তু প্রাচীন যুগে কোরআন নাজিলের যুগে সা মানে কিছুক্ষণ, সেটা দু চার মিনিট হইতে পারে, মুহূর্ত হইতে পারে। কাজালিকা কানুয়ু ফাকুন, এইরকমই তারা সত্য পথ থেকে বিচ্যুত হইত, দুনিয়ায় সময়কে কাজে লাগাইনি। এত আজাব শাস্তি হয়েছে যে ভুলে গেছে কতদিন দুনিয়ায় ছিলাম আর কতদিন কবরের জীবনে ছিলাম, ভুলে গেছে। আর মহা সংকট হাসরের মাঠে বিচার দিবসে দেখে আগের যতগুলি কষ্ট ছিল সেগুলি ভুলে গেছে, এটাই বড় কষ্ট। যত সামনের দিকে যাচ্ছে কষ্ট আরো ঘনিয়ে আসছে, বিপদ ঘনিয়ে আসছে, আর আজাবের উপর আজাব, শাস্তির উপর শাস্তি। ওয়াকাল আল্লাযিনা উতুল ইলমা ওয়াল ঈমান লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস। কিন্তু যারা মুমিন, যারা দ্বীনের জ্ঞান রাখতো এবং বিশ্বাস করত, যে সব লোকদেরকে সত্যের জ্ঞান দেওয়া হয়েছিল, কোরআনের জ্ঞান, ওয়াল ঈমান এবং ঈমানও দেওয়া হয়েছিল, মুমিন মুসলিম ছিল, তারা ওই কাফেরদেরকে, অবাধ্যদেরকে, গুনাহগারদেরকে বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস, তোমরা অবস্থান করে এসেছো পৃথিবীতে, তারপরে আবার এ বারজাখী জীবনে, কবরের জীবনে। আল্লাহর এটি বিধান কি ইলা ইয়াউমিল বাস, কিয়ামত পর্যন্ত দীর্ঘ সময় তোমরা কবরে থেকে এসছো। ফাহাযা ইয়াউমুল বাস, এখন এই পুনরুত্থানের দিন, এখন পুনরুত্থান হয়েছে। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তাআলামুন, কিন্তু তোমরা এ সম্পর্কে কোনো জ্ঞান রাখতে না, জানতে না। আল্লাহ পরকাল আখেরাত এগুলি কখনো খেয়ালও করেনি, দুনিয়াতে 60-70 বছর কেটে গেছে। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিন লা ইয়ানফাউল লাযিনা যালামু মা'যিরাতুহুম ওয়া লাহুম ইউস্তা'তাবুন। সেই দিন কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে যেই দিন জালেমদেরকে তাদের ওজর আপত্তি পেশ করা কোনো কাজে আসবে না। জালেমরা আল্লাহর সামনে ওজর পেশ করবে, আল্লাহ গো জানতাম না, আল্লাহ গো বুঝিনি, আল্লাহ ভুল করেছি, একবার ফিরিয়ে দাও, রব্বের জেউন আল্লাহ ফিরিয়ে দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও, দিলে ভালো হইতো, কত রকমের ওজর করবে, কোনো ওজর শোনা হবে না, কোনো কাজে আসবে না। ওয়ালাহুম ইউস্তাতাবুন, আর না তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হবে, ঠিক আছে এখানে সংশোধন করে নাও, তওবা করে নাও, ফিরে আসো, কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে, কাজের জগৎ দুনিয়া ছিল শেষ হয়ে গেছে। লিয়াবুলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, দুনিয়ায় পরীক্ষা হয়ে গেছে তোমাদের কে কত কোয়ালিটি ওয়ালা কাজ করেছে, ভালো কাজ করে এসেছে, ঈমান আমল কার কত সুন্দর ছিল, এখন বদলার জগৎ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল, এই কোরআনে মানব জাতির জন্য বহু রকমের উপমা পেশ করেছি বুঝানোর জন্য, বহু ঘটনাবলী বর্ণনা করেছি। আর হে নবী, তাদের কাছে যদি কোনো নিদর্শন নিয়ে আসো, মুজিজা নিয়ে আসো, লায়াকুলান্নাল্লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন, তবুও এই কাফেররা ঈমান নিয়ে আসবে না। এই কাফেররা অবশ্যই বলবে যে হে মুহাম্মদ, তুমি আর তোমার সাথীরা তোমরা বাতিল পন্থী, মুবতিলুন, তোমরা মিথ্যা বলা ছাড়া আর কিছুই বলো না, এগুলি তোমাদের মন্ত্রতন্ত্র, জাদু লাগিয়ে দিয়েছো চাঁদের ওপর, এসব জাদুর কথা তোমার কোরআনের কথা। এই জন্য আমাদের মেয়েদেরকে, মহিলাদেরকে জাদু লেগে যাচ্ছে, স্বামী থেকে গেল, স্ত্রী ইসলাম কবুল করলো, এরা জাদু বলতো, জাদু লেগে গেছে অমুকের স্ত্রী, অমুকের ছেলেকে জাদু লেগে গেছে, বাপ মুসলিম হয়নি, মা হয়নি, ছেলে হয়ে গেছে, জাদু লেগে গেছে। এইভাবে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেন ওই সব লোকদের অন্তরে যারা জানে না, আল্লাহ প্রদত্ত বিধান জানলো না, জানার চেষ্টাও করলো না, বাস্তবায়ন করলো না, তাদের অন্তরে আল্লাহ তালা মেরে দেন মোহর। যেমন কোন বোতলে কোনো কিছু দিয়ে প্যাকিং করে দেওয়া হয়, এটাকে মোহর মার, অন্তরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ পাক তাদের পাপের কারণে। নবীর হাদিসে এর ব্যাখ্যা রয়েছে, যখন মানুষ পাপ করতে, একটা পাপ করলে একটা দাগ হয় হৃদয়ের উপর, আর একটা পাপ করলে আর এক নোক্তা, আর এক দাগ, দাগ হইতে হইতে এই কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াসমাউন, মরিচা লেগে যায় হৃদয়ের উপর, তারপরে আর ভালো কথা ঢুকে না। আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার শেষ আয়াতে সান্ত্বনা দিচ্ছেন, ফাসবির, হে নবী ধৈর্য ধারণ করো, তোমার সাথী সঙ্গীদেরকে বলো তারাও ধৈর্য ধারণ করুক, ইন্না ওয়াদাল্লাহ হাক, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য, দুনিয়ার ওয়াদা আল্লাহ পুরো করে দেখাবেন যে মুমিনরা সম্মানিত হবে, কাফির অবাধ্য এরা লাঞ্ছিত অপদস্ত হবে, আর আখিরাতের ওয়াদা সত্য। ওয়ালা ইস্তাখিফান্নাকা আল্লাযিনা লা ইউকিনুন, যারা বিশ্বাস করে না আল্লাহ পরকালে, তারা তোমাকে যেন উত্তেজিত না করে ফেলে, উত্তেজিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, শান্ত হয়ে দিন বুঝার, দিন শেখার, দিনের প্রতি বিশ্বাস করার এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। দিন ইসলামের প্রচার প্রসার ঘটাবার আল্লাহ পাক যেন উত্তম পন্থায় তৌফিক দান করেন। আল্লাহ পাক কোন ক্ষেত্রে যেন আমাদেরকে উত্তেজিত না করেন, আমরা যেন হক পন্থী থাকি আর হকের ওপর অটল থাকি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সঠিক পথে রাখেন আর জান্নাতের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুপথ দেখিয়ে দেন, আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আমার আলোচনা এখানে শেষ হলো, যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। এই ভাইকে দেন পিছনে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল কাইয়ুম, আমি পেশায় একজন লড় ইঞ্জিন মেকানিক। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে ইসলামে বাজি হারাম, কিন্তু তাফসীর থেকে জানতে পারলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোমের জয় নিয়ে এক বেদিনের সাথে বাজি করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাপোর্ট করেছিলেন, এই ব্যাপারটি একটু বুঝিয়ে বলবেন কি? আমাদের ভাই প্রশ্ন করেছেন বাজি সম্পর্কে, টাকার বাজি ধরা। এটা যদি দুই পক্ষ থেকে হয় তাহলে এটা শরীয়তে নিষেধ করা হয়েছে, আমি হারলে তোমাকে দেবো আর তুমি হারলে আমাকে দেবে। কিন্তু তৃতীয় পক্ষকেও যদি দেয় যে দুইজনে যে যে দেবে তাকে দেওয়া হবে, তাহলে এইরকম কম্পিটিশন জায়েজ আছে। এখানে দুই পক্ষ থেকে বাজিটা ছিল, এটা ইসলামের প্রথম যুগে ছিল মক্কার জীবনে। নম্বর কথা, মক্কার জীবনে শরীয়তের বিধিবিধান বিস্তারিত নাজিল হয়নি, শরীয়তের বিধিবিধান পর্দায় নাজিল হয়নি। এমনকি রোজা, জাকাত, হজ এগুলি সবগুলি শরীয়তের। মদ হারাম হয়েছে অনেক পরে, মদিনায় আসার পরে, মক্কায় হারাম হয়নি। মদিনায় এসেও সাহাবায়ে কেরামের অনেকে মদ ছাড়েনি, কারণ মদ তখন পর্যন্ত স্পষ্ট হারাম হয়নি, তখন বাজি হয়তো হালাল ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।